পথিক জীবনে মোর রয়েছ তুমি, পথিক জীবনে মোর রয়েছ তুমি। তারা হয়ে দেখি ওই আকাশ মাঝে, হায় রে আমার এ পথ চলার, জানি না শুধু শেষ কোথায় যে, হায় রে আমার এ পথ চলার, জানি না শুধু শেষ কোথায় যে, হায় রে আমার। পথে দেখি ফুল ঝরার বেদনা, পথে দেখি ফুল ঝরার বেদনা, পায় তব আখির শিশির কণা, তাই চোখে মোর অশ্রু এলে তোমার দেওয়া জেনেছি তাজে, তাই চোখে মোর অশ্রু এলে তোমার দেওয়া জেনেছি তাজে, হায় রে আমার। তুমি তো লুকাও দেখি যবে ভোর হয়, থেমে যেতে তবু মোর মনে জাগে ভয়, হয়তো আছো আরো সুদূরে, হয়তো আছো আরো সুদূরে, এই ভেবে দিন ফুরায় সাঁঝে, হয়তো আছো আরো সুদূরে।